السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাদের সামনে এক মৌসুম আসতে চলেছে, বিশাল মৌসুম। অবশ্য রমজানের পরে এই মৌসুম যে 10 দিন আসবে, 10 থেকে 13 দিন, জুলহজ মাসের 13 দিন, এই 13টা দিনে একটা মৌসুম হয়। সেই মৌসুমে বিভিন্ন রকমের কর্তব্য আছে, যেমন তকবীর পাঠ, যেমন হজ করা, যারা হজ করতে যাবে, তারপরে কোরবানি করা ইত্যাদি। আমরা তারই একটা অংশ নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যে কোরবানির চাঁদ দেখা গেলে কি করতে হবে, কোরবানির চাঁদ দেখা গেলে করণীয় কি। সাধারণত যারা হজ উমরা করতে যায় তারা নখ চুল কাটতে পারে না, এই জন্য আগে কেটে নেয়, তারপরে এহরাম বাঁধে। তো যারা বাড়িতে থাকবে তাদের কি কোনো এরকম কিছু নিয়ম আছে? হ্যাঁ, কিছু নিয়ম আছে। যে ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা করে সে ব্যক্তি নখ চুল চামড়া ইত্যাদি কাটতে পারবে না। দেখেন, কোরবানি করার ইচ্ছা করে মানেই হচ্ছে কোরবানি করা ওয়াজিব নয়। এখান থেকে উলামারা বলেছেন যে কোরবানি করা ওয়াজিব নয়। যাই হোক, তো কোরবানি দেওয়ার ইচ্ছা বা সংকল্প যার আছে তার জন্য ওয়াজিব। হুকুমটা কি? ওয়াজিব। তার মানে যদি কেউ না করে, না মানে নখ কাটে, তাহলে কি হবে? চুল কাটে, তাহলে গোনা হবে, কাবিরা গোনা হবে। মাস প্রবেশের সাথে সাথে কোরবানির পশু জবেহ না করা পর্যন্ত, আপনার কোরবানির পশু জবেহ না করা পর্যন্ত বিরত থাকতে হবে। তাহলে আপনি সৌদি আরবে আছেন, আপনার কোরবানি জবাই হচ্ছে বাংলাদেশে একদিন পরে, তো আপনি কি এখানে ঈদের নামাজ পড়ে নখ চুল কাটতে পারবেন? না, যতক্ষণ না বাংলাদেশে আপনার কোরবানি জবাই হয়েছে। যদি কেউ কোরবানি কদিন করা যায়? 4 দিন করা যায়। যদি আপনার মনে করুন 2-3টে কোরবানি দেবেন, তো একটা প্রথম দিনে দিলেন কোরবানির দিনে, আর একটা দিলেন কত তারিখে? 13 তারিখে। 13 তারিখে যদি দেন, তাহলে নখ চুল কতদিন পর্যন্ত কাটতে পারবেন না? 13 তারিখে কোরবানি জবাই হওয়া পর্যন্ত কাটতে পারবেন না, মনে থাকবে। তাহলে 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ না আপনার কোরবানি জবাই হয়েছে। কি কি কাটতে পারবেন না? দেহের কোনো লোম, কোনো লোম চাঁচতে পারবেন না, নাভির নিচের লোম পরিষ্কার করতে পারবেন না, তারপর কানের লোম কাটতে পারবেন না, তারপর নাকের লোম কাটতে পারবেন না, গোঁপ কাটতে পারবেন না, গোঁপ কাটতে পারবেন না, এই যে নখ, নখ কাটতে পারবেন না, পায়ের চামড়া, ওই যে গোড়ালির চামড়া অনেক সময় কি হয়, ফাটা ফাটা হয়, অনেক সময় তুলে ফেলা হয়, কিন্তু এখন তুলতে পারবেন না। অবশ্য দাড়ি কাটতে পারবেন, সমস্যা নেই, কারণ যারা যারা দাড়ি কাটে তারা তো এমনি কাবিরা গুনাহ করে, তাই না? অনেকে এই 10 দিন 13 দিন কাটে না, নিয়ে কোরবানির দিনে কোরবানি করে দাড়িকে, তাই না? শুরু থেকে কাটে না, নিয়ে কোরবানির দিনে সকালে দাড়ি কোরবানি করে ঈদের নামাজ পড়তে যায়, তারপরে এসে গরু কোরবানি করে। যাই হোক, তো মোট কথা হচ্ছে যে এই সবগুলো কাটতে পারবে না, যেহেতু হাদিসে নির্দেশ এসেছে ইযা রাআইতুম হিলাল আযিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালিউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি। যখন তোমরা জিলহজ্জের চাঁদ দেখবে, তার মানে বাস চাঁদ দেখা হয়ে গেলেই আপনি নিষেধের আওতায় পড়ে গেলেন, এবং তোমাদের মধ্যে কেউ কোরবানি করার ইচ্ছা করে তো সে যেন নিজের চুল থেকে, নখ থেকে বিরত থাকে, তার মানে না কাটে। মান কানা লাহু যাবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালু যিলহিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়ালা মিন আযফারিহি শাইয়ান হাত্তা ইউযাহ্হা আও হাত্তা ইউযাহ্হিয়া। তো একই কথা যে খবরদার যেন সে তার চুল না কাটে, নখ না কাটে। ইযা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহ্হিয়া ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইয়ান। এখানে আর একটা শব্দ বেশি আছে, বাসারিহি, তার মানে চামড়া, চামড়া যে আপনার অনেক সময় কেটে ফেলা হয় বা ছিঁড়ে ফেলা হয়, এটা করা যাবে না, আপনাকে বিরত থাকতে হবে। সুতরাং বলিষ্ঠ মতানুসারে এখানে যে নির্দেশ দেওয়া হয়েছে এ হচ্ছে নিষেধ। লাজ বলা হয়েছে নিষেধ, আর নিষেধ মানে হচ্ছে হারাম, মাকরুহ নয়, তার মানে হচ্ছে কি হারাম, আর হুকুমটা হচ্ছে ওয়াজিব, তার মানে যদি কেউ না মানে তাহলে তার কি হবে, কাবিরা গুনাহ হবে, কারণ তা ব্যাপক আদেশ এবং অনির্দিষ্ট নিষেধ যার কোনো প্রত্যাহতকারী নেই, যাকে আরবিতে বলে সারেফ নেই। কিন্তু যদি কেউ জেনে শুনে ইচ্ছা করেই চুল নখ কাটে তবে তার জন্য জরুরি যে সে যেন আল্লাহর নিকট ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করে। এর জন্য কি কোনো কাফারা আছে? না, কাফারা নেই। যেমন এহরাম অবস্থায় যদি কেউ কাটে তো কি লাগে, দাম লাগে। তা বলে কি আপনি ঘরে বসে কোরবানিতে আপনাকে মানলেন না চুল কাটলেন, তাহলে কি আপনাকে কোনো দাম লাগবে না কাফারা লাগবে? কিছুই লাগবে না। তবে হ্যাঁ, যদি জরুরি অবস্থায় মানে জরুরি ভিত্তিতে আপনাকে কাটতে হয়, নখটা এমন ভেঙে গেল যে নখটা যেখানেই লাগছে আপনার অসুবিধা লাগছে, অস্বস্তি লাগছে, কি ব্যথা হচ্ছে, তখন আপনি কাটতে পারেন, তখন সমস্যা নেই। মাথা যদি আঁচড়াতে হয় তো মাথা আঁচড়ে চুল ছিঁড়ে গেল, সমস্যা আছে? না, অত সমস্যা নেই। পায়ের চামড়াটা এমন ভাবে লেগে আছে, বিছানায় লাগছে, কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, সমস্যা নেই, কেটে ফেলে। এগুলো হচ্ছে কি নিরুপায় অবস্থায় এমন কাজ করা যেটা করা জায়েজ না, নিরুপায় অবস্থায়। ইল্লা মাজদুরের তুম ইলাইহি, তো বাধ্য হয়ে নিরুপায় হয়ে করা যাবে। এই নির্দেশের পশ্চাতে যুক্তি কি হুজুর? যুক্তি হলো যে কোরবানি দাতা কিছু আমলে মোহরেমের মতো হবে। আসলে হজে কোরবানি, তাই না? হজে কোরবানি, তো সেই হজের যারা এহরাম বাঁধে তাদের কিছুটা মানে আমল করবে ঘরে বসে, আর কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হয় ইত্যাদি। তাই কোরবানি দাতাও মোহরেমের পালনীয় কিঞ্চিত কর্তব্য পালন করতে আদিষ্ট হয়েছে। সব বিষয়ে না, কিছু এই সামান্য বিষয়ে। বাকি মাথায় কাপড় নিতে পারবে না পারবে না? মাথায় টুপি নিতে পারবে? পারবে, কারণ মহরম পারবে না, কিন্তু একে বলা হয়নি, একে খেয়ালি বলা হয়েছে এই কটি জিনিস। সেলাই, সেলাইওয়ালা কাপড় পরতে পারবে? না, কোন ব্যাপারই নেই। হাঁস মুরগি জবাই করতে পারবে? পারবে, কিন্তু মহরম পারবে না। হাঁস মুরগি অনেকে মনে করে যে কোরবানি চাঁদ উঠে গেলে আর মুরগি জবাই করতে হয় না, তাই না? গোশ জবাই, হ্যাঁ হ্যাঁ, এসব ঠিক কথা না, এগুলো ঠিক কথা না। আপনি কোরবানির আগের দিন, তার আগের দিন বা কোরবানির দিনেও আপনি হাঁস মুরগি জবাই করে খেতে পারেন, কোনো বাধা নেই। এমন কোন ব্যক্তি যার চাঁদ দেখার পর কোরবানি করার ইচ্ছা ছিল না, না এবছর কোরবানি দেব না, পারছি না বা দিলাম না, তারপর দুদিন পর, দুদিন চাঁদ হয়ে গেছে, তারপর মনে হলো, কেউ হয়তো উদ্বুদ্ধ করলো, কিংবা কেউ একটা কোরবানি দিল, কিংবা কেউ টাকা দিল, কিংবা সে টাকা পেলো, বেতন পেলো, কিংবা ব্যবসার টাকা এলো, তখন তার এছাড়া যে কোরবানিটা দিয়ে কোরবানি কিনলো, তাহলে সে কি করবে? ওই দ্বিতীয় বা তৃতীয় দিন থেকেই যখনই কোরবানি নিয়ত করলো, যদিও দুদিন তিন দিন পার হয়ে গেছে সমস্যা নেই, কিন্তু কোরবানি নিয়ত হওয়া মাত্রই সে আর নখ চুল ইত্যাদি কাটবে না, ছোবে না, ব্যাস। তারপর কোরবানি করার ইচ্ছা হলে সে তার থেকে কাটবে না। কোরবানি করার জন্য যদি কেউ কাউকে ভার দেয় অথবা ওসিয়ত করে তবে সেও নখ চুল কাটবে না। আপনি এখান থেকে দেশে টাকা পাঠালেন, কাউকে বললেন ভাই আমার কোরবানিটা তুমি জবাই করে দিও, তো যে কোরবানি জবাই করবে সে নখ চুল কাটবে না, না আপনি করবেন না, কাটবেন না? হ্যাঁ, বিলাল টাকা পাঠাইলো বাংলাদেশে হিলালকে, ভাই আমার, আমি তো ওখানে নেই, আমার বাড়ির কেউ নেই, পরিজনের কেউ নেই, তো তুমি আমার কোরবানিটা জবাই করে দিও, কোরবানিটা হবে আপনারই, আপনারই টাকা পাঠানো আপনার নামেই হবে, তো কে নখ চুল কাটবে না? যে কোরবানি পাঠাচ্ছে, যে টাকা পাঠাচ্ছে, বুঝতে পারলেন? হ্যাঁ, যার নামে কোরবানি হবে। এখানে আর একটা পার্থক্য আছে, যদি আপনার বাপ আব্বা বেঁচে থাকে তো আপনি আব্বার নামে টাকা পাঠান, কোরবানির টাকাও পাঠালেন, আপনি উপার্জন করছেন, আব্বা উপার্জন করেন, কিন্তু আপনি উপার্জন করছেন, টাকাটা আপনি পাঠালেন, কিন্তু আব্বা মুরব্বি, আব্বা গার্জেন, আব্বা জবাই করবেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে, কে নখ চুল কাটবে না? যে টাকা পাঠালো সে নাকি আব্বা? আব্বা, সেখানে মালিক হয়ে গেল আব্বা। আপনি যেহেতু টাকা পাঠালেন আব্বার জন্য যে কোরবানি কিনে জবাই করবে, আর আব্বা তার নিজের তরফ থেকে এবং আপনাদের সকলের তরফ থেকে কোরবানিটা জবাই করবে, তখন কে নখ চুল কাটবে? না আব্বা। আপনি যদিও টাকা পাঠিয়েছেন কিন্তু টাকাটা আব্বার প্রাপ্য, আব্বা তো আব্বাই, তার কাছে টাকা জমা থাকে, টাকা আপনি টাকা দেন, খরচ দেন, সবই দেন, কোরবানির খরচও দিলেন, তো সমস্যা নেই। কোরবানির দাতা কে হলো? আপনার গার্জেন, আপনার আব্বা। বাকি অন্য লোকেরা, কোরবানি দাতা ছাড়া বাকি অন্য লোকেরা নখ চুল, আপনার স্ত্রী নখ চুল দরকার হলে কাটতে পারে, আপনার ছেলে মেয়েরা দরকার হলে নখ চুল কাটতে পারে, তারা কিন্তু এই নিষেধের আওতায় নাই, কারণ তাদেরকে বলা হয়নি। বরং বলা হয়েছে যে ও আরাদা আহাদুকুম ইয়ুদাহি, যে কোরবানি দেবে কোরবানি দাতা তাকেই এই নখ চুল কাটা থেকে বিরত থাকতে হবে। পরিবারের অভিভাবক কোরবানি করলে নিষেধাজ্ঞা কেবল তার পক্ষে হবে, বাকি অন্যান্য স্ত্রী পুত্র আত্মীয়দের সামিল হবে না। তাদের জন্য নির্দিষ্ট কোরবানি না থাকলে তারা নিজেদের চুল নখ কাটতে পারে, এটা ঠিক কথা। হ্যাঁ, অনেকে নির্দিষ্ট কোরবানি থাকে, যেমন আপনি দুটো কোরবানি দিলেন, একটা আপনার তরফ থেকে এবং সবারই পক্ষ থেকে, আর একটা দিলেন আপনি আপনার বড় ছেলের নামে কি কোন মেয়ের নামে একটা নির্দিষ্ট করে দিলেন। যদি আপনি কোন ছেলের নামে নির্দিষ্ট করে দেন যে এই এইটা এই ছেলের নামে কোরবানি হবে, তখন ওই ছেলেকে নখ চুল কাটা থেকে বিরত থাকতে হবে। মনে থাকবে, অনেক মানুষ আছে যারা এরকম করে, কোরবানি কিনে নিয়ে একটা ছেলের নামে দেয়, একটা মেয়ের নামে দেয়, এটা ঠিক না ভুল? ঠিকটা কি? ঠিক হচ্ছে সবাই মিলে সবে শরিক করো, হ্যাঁ, একটা বিশাল জিনিসটাকে সংকীর্ণ করে দিল, খালি মেয়েটা সব পাবে, আর তুমি টাকা দিয়ে কিনে দিলে তুমিও সবটা পেলে না। অথচ উচিত ছিল তুমি নিজের নামে কোরবানি করো এবং বলো আমার পরিবারের সবাই, তাহলে সে মেয়েও সামিল হয়ে যাবে সবে, এমনকি মৃত ব্যক্তিও সবে সামিল হয়ে যাবে, যেন বলা হয় মৃত ব্যক্তির জন্য আলাদা কোরবানি নেই, কিন্তু সবে কি করা হবে? শরিক করা হবে, সামিল করা হবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বংশধরের তরফ থেকে কোরবানি করতেন, অথচ তিনি তাদেরকে নখ চুল কাটতে নিষেধ করেছেন বলে কোনো প্রমাণ নেই। ঠিক আছে, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে পুনরায় হজ করার নিয়ত করে, অর্থাৎ কোরবানিও দেবে দেশে আর মক্কা এসে হজও করবে, সেও কিন্তু ওই প্রথম দিন থেকে নখ চুল কাটবে না। যদিও এহরাম বাঁধার আগে কাটতে হয়, তো তার উচিত হচ্ছে এহরাম বাঁধার আগে না, কখন কাটতে হবে? চাঁদ ওঠার আগে, চাঁদ ওঠার আগে সব কেটে নেবে, তার কারণ তার কোরবানি আছে, সে কোরবানি দেবে, হজের কোরবানি অবশ্য আলাদা। বেস, তামাত্তু হজকারী হজের ওয়াজেব কোরবানি ছাড়া পৃথক কোরবানি দেওয়ার নিয়ত থাকলেও উমরা শেষ করে চুল ছোট করবে। হ্যাঁ, এবার মনে করেন গেল উমরা, উমরা করলো, এবার চুল কাটা এসে কোরবানি দেবে দেশে, কিন্তু এখানে এসে উমরা করলে কি করতে হবে? চুল কাটতে হবে। এটা কি হারাম? না, এটা আবার আলাদা আলাদা নিয়ম সিস্টেম, যে এটা হচ্ছে ওয়াজিব, উমরা করার পর আপনাকে কি করতে হবে? হালাল হতে হবে। সুতরাং এটা ওই নিষেধের আওতাভুক্ত নয়, কারণ তা উমরার এক ওয়াজিব কর্ম। অনুরূপভাবে কোরবানির দিনে পাথর মারার পর কোরবানি করার আগে মাথা নেড়া করতে পারে, পারে না? পারে না, কোরবানি হয়নি, কোরবানির আগে মাথা নেড়া করা যায়, পাথর মারার পর মাথা নেড়া করা যায়। আচ্ছা, যারা কোরবানি দিতে পারে না, তারা কোরবানির দিনে নখ চুল ইত্যাদি কাটলে তাদের কোরবানি করার সব লাভ হয়, এটা আমরা শুনেছি, ছোট থেকেই শুনে আসতাম, দেখো কোরবানি না করলে নখ চুল কাটতাম যে আমাদের এতে কি হবে? কোরবানির সব হবে, এমন একটা হাদিস আছে, কিন্তু হাদিসটা সহিহ নয়। অতএব এই আশা করবেন না যে কোরবানির দিনে নখ চুল কাটলে পরে কোরবানি করার সব লাভ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। মোটামুটি আজকের এই নির্দেশ, বাকি অন্যান্য নির্দেশ নিয়ে অন্য দিনে কথা বলবো। মোট কথা হলো যে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা করেছেন তারা আগামী বৃহস্পতিবার, তাই না, আগামী বৃহস্পতিবার চাঁদ দেখার আগে পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, কারণ দশটা দিন আপনাকে, দশটা এগারোটা দিন অপেক্ষা করতে হবে, হয়তো আপনার বাংলাদেশে এগারো দিন অপেক্ষা করতে হবে, তো গোঁপ লম্বা হয়ে যাবে, নখ লম্বা হয়ে যাবে, এই জন্য সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।